إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير مهان الله سمست فشنشا درود السلام نازل في نبي محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صلي عليه اللهم بارك عليه آج کے تفسیر ہے سورہ البروج یہ سورہ مکہ اوتین نبی کریم صلی اللہ علیہ وسلم مکی جیون یہ سورہ پرتھم مہان اللہ چارٹی جنس شپت کرچن آکاشے شپت کرچن ایوں پرتیشروت دیوسر والیوم الموعود دیتیہ شپت اور تریتیہ شپت شاہد چترتھ شپت مشہود এই চারটি জিনিসে শপথ করেছেন যার তফসির এখনই করব ইনশাআল্লাহ। এই সূরার বিষয়বস্তু হচ্ছে যারা আল্লাহর দ্বীনের শত্রু এবং আল্লাহর সত্য দ্বীনকে যারা গ্রহণ করেছে তাদের উপর যারা জুলম অত্যাচার করে তাদের ধ্বংসের কথা উল্লেখ করে আল্লাহ শপথ করেছেন যে তারা ধ্বংস হবে, তারা অভিশপ্ত। তারপরে একটি ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে, যে ঘটনাটি প্রাচীন যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পূর্বে ঘটেছিল, যে একদল ইসলাম গ্রহণ করেছিল। তারা সেই যুগে যে আল্লাহর দিন ছিল সেই দিনের প্রতি তারা বিশ্বাস স্থাপন করেছিল, যার ফলে সেই যুগের যারা কাফের আল্লাহর দিনের শত্রু এবং জালেম রাষ্ট্র নেতা তারা আগুন জ্বালিয়েছিল একটি গর্ত খনন করে, আর সেই আগুনে নিক্ষেপ করেছিল সেই মমিন মুসলিমদেরকে যারা ইসলাম গ্রহণ করেছিল, তাদেরকে নারী পুরুষ তাদের পরিবার পরিজন সহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের যখন নিক্ষেপ করা হয়েছিল কাফেরদের পক্ষ থেকে, তখন তাদের আগুনে পৌঁছার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রূহগুলি আত্মাগুলি কবজ করে নিয়েছিলেন। মানুষের আগুনে পৌঁছার পূর্বে যদি আত্মা কবজ হয়ে যায় তাহলে আর কষ্ট অনুভব করে না, দেহই জ্বলল। তো আল্লাহ এভাবে মমিনদেরকে এই আগুনের কষ্ট থেকে আল্লাহ মুক্তি দান করেছিলেন, যে আগুনে তাদেরকে নিক্ষেপ করা হয়েছিল। পক্ষান্তরে সে আগুনের লেলিহান চারিদিকে ছড়িয়ে পড়েছিল, সেই এলাকায় অঞ্চলে ছড়িয়ে পড়েছিল, এমনভাবে ছড়িয়ে পড়েছিল যে যাতে সেই এলাকার ঘর বাড়ি সব জ্বলে গিয়েছিল এবং তারা তামাশা দেখছিল। নেতৃস্থানীয়রা সেই কাফের নেতারা যারা এই আগুন আগুনের গর্তের পাশে বসে পরিদর্শন করছিল এই জুলম অত্যাচার যাতে মমিন মুসলিমকে জ্বালানো হচ্ছিল, তারা সেই লেলিহানে নিমজ্জিত হল, আগুন তাদেরকে জ্বালিয়ে সবকে শেষ করে দিয়েছিল। তো তারা ধ্বংস হয়েছিল, যে আগুন তৈরি করেছিল মমিনদের জন্য সেই আগুনে তারা জ্বলে ধ্বংস হয়েছিল, এদিকে ইঙ্গিত করা হয়েছে। তারপরে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি মূলনীতি, যে যারা মমিনদেরকে অন্যায়ভাবে, যারা আল্লাহর প্রতি বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, যারা রাসূলে বিশ্বাসী, আল কোরআন বিশ্বাসী, মমিন মুসলিম, তাদের জুলম অত্যাচার করবে শুধু এই জন্য যে সে মুসলিম, আর কোনো অন্যায় নেই, সে চোর নয়, সে ডাকাত নয়, সে কারো উপর অত্যাচার করেনি, সে কাউকে খুন করেনি, খুনি নয় যে তাকে তার প্রতিশোধ নেওয়া হচ্ছে, বরং শুধু মমিন মুসলিম হওয়ার কারণে তাদের জুলম অত্যাচার করলেও তাদের জন্য ইহকাল পরকালে কঠোর শাস্তি রয়েছে, এ কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। তারপরে মমিনদের সাফল্যের কথা উল্লেখ করেছেন, যে মমিনরা ইহকাল পরকালে সফল কাম হবে, এবং সবচেয়ে বড় সাফল্য হচ্ছে ইমানদার এবং সৎ আমলকারীদের জন্য, যাদের জন্য জান্নাত রয়েছে এবং জান্নাতের নিয়ামত রয়েছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন শেষখানে কোরআনে করিমের কথা বলেছেন, যে কোরআনে করিম আল্লাহ নাজিল করেছেন, এবং কোরআন মজিদ নাজেল হওয়ার পূর্বে লহে মাহফুজে সুরক্ষিত ফলক যে সাত আকাশের ওপর লহে মাহফুজে আল্লাহর নিকট রয়েছে সেখান থেকে নেমে আসছে। আর তার পূর্বে দুইটি জাতি যাদেরকে ধ্বংস করা হয়েছে, একটি ফেরাউনের অনুসারীরা মিশরের এবং আর একটি সামুদ জাতি, এই দুইটি জাতিকে যে আল্লাহ ধ্বংস করেছেন তাদের বৃত্তান্তর দিকে ইঙ্গিত করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে যে তাদের সংবাদ তো তুমি নিশ্চয়ই জানো যে তাদেরকে কিভাবে আমি ধ্বংস করেছি। এইরকমই যারা আল্লাহর সত্য দিনের বিরোধিতা করবে এবং সত্য দিনের অনুসারীদের জুলুম অত্যাচার করবে তাদেরকে ওইভাবে ধ্বংস করব যেমন ফেরাউন এবং সামুদ ওদেরকে ধ্বংস করেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, শপথ এমন আকাশের যা বুরুজ বিশিষ্ট। এই বুরুজের তাফসীর কি? বুরুজ হচ্ছে বুর্জের বহুবচন, বুর্জ আজকাল ব্যবহার করা হচ্ছে, বুর্জ টাওয়ারকে বুর্জ বলা হচ্ছে। দাম্মাম টাওয়ারে গিয়ে দেখবেন পড়ে লেখা আছে বুর্জুদ দাম্মাম, লেখা আছে না সিলভার টাওয়ার, দেখেছেন সিলভার টাওয়ার না খবরে কি লেখা আছে? আল বুরুজুল ফেদ্দি, ফেদ্দাতন মানে চাঁদি, সিলভার, তো এই ফেদ্দাতন থেকে ফেদ্দি, আল আল বুরুজুল ফেদ্দি, তো বুর্জ মানে টাওয়ার। পুরানো যুগে বুর্জ বলা হতো উচ্চ উচ্চ প্রাসাদকে, বড় বড় বিল্ডিং উচ্চ উচ্চ প্রাসাদকে বুর্জ বলা হতো। তাহলে এটি হচ্ছে আসল অর্থ বুর্জের। আর এই বাহ্যিক তফসিরেও কিছু তফসির কারগণ করেছেন, এমন আকাশ যে আকাশে অনেক বড় বড় প্রাসাদ রয়েছে সে আকাশের শপথ, ওই আকাশের শপথ বা এমন আকাশের শপথ যে আকাশ হচ্ছে বড় বড় প্রাসাদ বিশিষ্ট। বুর্জ যেহেতু বহু বচন জামা ব্যবহার করা হয়েছে, তাহলে এসব প্রাসাদ কিসের রয়েছে? তারা বলেছেন যে যেসব ফেরেশতারা এবং প্রহরীরা আকাশে নিজের দায়িত্ব পালনে নিয়োজিত রয়েছেন, বিশেষ বিশেষ তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন দায়িত্ব আকাশে, তাদের প্রাসাদ এখানে বলা হয়েছে, তাদের বাসস্থান যেখানে তারা অবস্থান করে। একটি তফসির কিছু তফসির কারগণ করেছেন, আর অধিকাংশ তফসির কারগণ তফসির করেছেন বুর্জ অর্থাৎ তারকা, গ্রহ, নক্ষত্র, গ্রহ এবং নক্ষত্র। এটি হচ্ছে অধিকাংশ তফসির কারগণের মত যে বুরুজ জামা বহুবচন আর বুর্জ মানে নক্ষত্র বা গ্রহ। তো গ্রহ নক্ষত্র বিশিষ্ট আকাশের বা গ্রহ নক্ষত্র দ্বারা শোভিত আকাশের, যেহেতু গ্রহ নক্ষত্র দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুসজ্জিত করেছেন আকাশকে। ওয়ালাকাদ যায়্যানা সামাআ দুনিয়া বিমাসাবিহা, সূরায়ে মুলকে আল্লাহ বলেছেন যে আমি প্রথম আকাশকে কি করেছি, মাসাবি দ্বারা অর্থাৎ গ্রহ নক্ষত্র দিয়ে আমি সুশোভিত করেছি, সুসজ্জিত করেছি। তো তাহলে কসমের অর্থ কি হবে এই শপথের? ওয়াসসামায়ে যাতিল বুরুজ, এমন আকাশের শপথ যা গ্রহ নক্ষত্র দ্বারা সুশোভিত। ওয়াল ইয়াউমিল মাউউদ, দ্বিতীয় শপথ, ইয়াউম মানে দিন দিবস আর মাউউদ মানে যার ওয়াদা করা হয়েছে, প্রতিশ্রুতি দেওয়া হয়েছে মানে প্রতিশ্রুত। ওয়াল ইয়াউমিল মাউউদ, আর শপথ করি, আল্লাহ বলছেন আর শপথ করি কিসের? প্রতিশ্রুত দিবসের। প্রতিশ্রুত দিবস কি? যে দিনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে একদিন আসবেই আসবে সেই দিন, কোন দিনের কথা বলা হয়েছে? কেয়ামতের দিবস, বিচার দিবস। পৃথিবী স্থায়ী নয়, একদিন ধ্বংস হয়ে যাবে সবকিছু যা কিছু পৃথিবীতে আছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার মানুষ জিনকে পুনর্জীবিত করবেন, মাটি থেকে আবার সবাই গজিয়ে উঠবে যেমন দানা থেকে লতা পাতা গজিয়ে ওঠে, আর তারপর সবাই জীবিত হবে, জীবিত হয়ে বিচার দিবসে উপস্থিত হবে যেখানে আল্লাহ সবাইকে সমবেত করবেন। তো এটি হচ্ছে প্রতিষ্ঠিত দিবস, মানে ওই দিনে যাতে করে মুক্তি পাওয়া যেতে পারে তার জন্য পৃথিবী হচ্ছে কর্মক্ষেত্র। এখানে আল্লাহর প্রতি বিশ্বাস করো এবং সৎ আমল করো, এ হচ্ছে কর্ম, সৎকর্ম, যার মাধ্যমে তুমি এই প্রতিষ্ঠিত দিবসে কেয়ামতে নাজাত পেতে পারবে, মুক্তি পাবে। তাহলে এ হচ্ছে দ্বিতীয় কসম, তাহলে কেয়ামতের দিনের আল্লাহ কসম করলেন, দ্বিতীয় কসম। তৃতীয় হচ্ছে অশাহেদ, শাহেদ মানে উপস্থিত হওয়া হয়, আর উপস্থিত যে হয় তাকে শাহেদ বলে, শাহেদা থেকে, শাহেদা মানে হাজির হওয়া, উপস্থিত হওয়া, আর শাহেদা মানে সাক্ষী দেওয়া হয়। তো এর যে প্রসিদ্ধ তাফসীর সেটি হচ্ছে অশাহেদ মানে যা উপস্থিত হয় যে দিন, এখানে দিন উদ্দেশ্য, প্রতিশ্রুত দিবসের পরে ওই দিনের কথা বলা হয়েছে যেই দিন উপস্থিত হয়। শাহেদ মানে যে উপস্থিত হয়, তাহলে যে দিন উপস্থিত হয় সেই দিনের শপথ করেছি। এই দিন থেকে উদ্দেশ্য করা হয়েছে জুমার দিনকে, অধিকাংশ তাফসীরকারগণ তাই বলেছেন যে এই শাহেদ থেকে উদ্দেশ্য হচ্ছে জুমার দিন। তাহলে আল্লাহ জুমার দিন ইয়াউমুল জুমা শপথ করেছেন, যা প্রতি সপ্তাহে উপস্থিত হয় আমাদের সামনে, সপ্তাহ গেলে জুমার দিন আবার চলে আসে। ও শাহেদ ও মাসহুদ, শাহেদ আর মাসহুদ একই ধাতু থেকে, শাহেদ মানে যা উপস্থিত হয় আর মাসহুদ মানে যাতে কেউ উপস্থিত হয়, ও মাসহুদ যাতে উপস্থিত হওয়া যায়। একটা হচ্ছে ইসিম ফাইল আর একটা হচ্ছে ইসিম মাফুল আরবি গ্রামারে। যেমন ফাইল মানে কর্তা আর মাফুল মানে যা করা হলো, যা করা হলো, যে করে সেটা কর্তা, হ্যাঁ যা করা হয়। তো ইসিম ফাইল শাহেদ, যে উপস্থিত হলো, তাই না, ইসিম ফাইল এই জন্য ফাইল বলে কর্তা। আর মাসহুদ মানে যাহাতে উপস্থিত হওয়া যায়, ইসিম মাফুল যা করা হলো মানে উপস্থিত হওয়া হলো আর কি, তো যাতে উপস্থিত হওয়া যায় হচ্ছে মাসহুদ। এরকম দারে বর্মা দুরু, দারে মানে যে মারলো, হ্যাঁ কর্তা, মারের কর্তা, আর মাদুরু মানে যাকে মারা হলো। এরকম কাতেল ও মাকতুল, আরবি গ্রামার যখন জানেন বোঝা খুব সহজ হয়ে যাবে। কাতেল মানে হত্যাকারী, যে হত্যা করলো মানে কাতালের যে কর্তা, হত্যার কর্তা, হত্যাকারী। আর মাকতুল মানে যাকে হত্যা করা হলো, যার উপর হত্যাটা হলো মানে যাকে হত্যা করা হলো। তো এখানে আল্লাহ শাহেদ আর মাসহুদ বলেছেন, ইসিম ফাইল ইসিম মাফুল। শাহেদ মানে যা উপস্থিত হয়, তাহলে এর তাফসীর কি বললাম, জুমার দিনের আল্লাহ শপথ করেছেন। মাসহুদ মানে যাতে উপস্থিত হওয়া যায়, মানে যাতে লোকেরা উপস্থিত হয় সেই দিনের শপথ, এটাও দিন। তাহলে এই কোন দিন, আরাফার দিন না মাসহুদ, শাহেদ হলো জুমার দিন, মাসহুদ তো আলাদা হবে, একই জিনিস কে হবে, তাহলে চারটি শপথ কেন বললাম, আর আলাদা শব্দ কেন আল্লাহ বললেন। তাহলে তো মাসহুদ মানে তাহলে আরাফার দিন, মাসহুদের তাফসীর হচ্ছে আরাফার দিন। তাহলে আল্লাহ কিসের কসম করলেন, ওয়াসসামায় যাতিল বুরুজ, এখন শুনো, গ্রহ এবং নক্ষত্র দ্বারা শোভিত আকাশের শপথ, প্রতিষ্ঠিত দিবসের শপথ মানে কিয়ামতের দিনের শপথ, জুমার দিনের শপথ, ওয়াসাহিদ ও মাসহুদ আরাফার দিনের শপথ। আরাফার দিন কখন হয়, হজের সময়, কোন তারিখে, জিলহজ মাসের 9 তারিখ, 10 তারিখ হচ্ছে এমন নাহার, আরাফার এমনি আরাফা হচ্ছে 9 জিলহজ, আর 10 জিলহজ হচ্ছে কোরবানির দিন, এমন নাহার কোরবানির দিন। এই ছিল প্রসিদ্ধ তফসির। তবে শাহেদ আর মাসহুদের আরো দু একটি তফসির করা হয়েছে, কেউ কেউ তফসির করেছেন। যেমন শাহেদের একটি তফসির করা হয়েছে যে শাহেদ মানে যে সাক্ষ্যদানকারী, তাই না, আমি আগে বলেছি শাহেদা মানে সাক্ষ্যদান করাও হয় আর শাহেদা মানে উপস্থিত হওয়া হয়। তো সাক্ষ্যদানকারী আমাদের আমলের উপর সাক্ষ্যদানকারী কেরামান কাতিবিন ফেরেশতা, তাই না, আমাদের আমলের সাক্ষ্য কে দিয়েছেন, যারা লিখছেন, লেখক বৃন্দ সম্মানিত ফেরেশতা। তো কোনো কোনো তাফসীর কারগণ তাফসীর করেছেন শাহেদের শপথ মানে কেরামান কাতিবিন, যারা আমল নামা আমাদের লিপিবদ্ধ করছেন যেসব ফেরেশতা, সেসব ফেরেশতার শপথ। তাহলে শাহেদের দ্বিতীয় তফসির হয়ে গেল, এক তফসির হলো জুমার দিন আর দিন থাকলো না, তাহলে দ্বিতীয় তফসির হচ্ছে যারা সাক্ষ্য দানকারী অর্থাৎ কেরামান কাতিবিন ফেরেশতা। আর মাসহুদ মানে যাদের ওপর সাক্ষী দেওয়া হয়, ওই যে কাতিল মাকতুল যেমন করে বলেছেন ওইভাবে বুঝেন। শাহেদ আর মাসহুদ, শাহেদ মানে সাক্ষ্যদাতা যে সাক্ষী দিল, আর মাসহুদ মানে যার ওপর সাক্ষী দেওয়া হইল। তো কার ওপর সাক্ষী দেবেন, কেরামান কাতিবিন কার বিরুদ্ধে সাক্ষী দেবেন বা কার সপক্ষে সাক্ষী দেবেন, মানুষের, তাহলে আদম সন্তান, মাসহুদের তাফসীর হচ্ছে আদম সন্তান। তাহলে আল্লাহ কিসে শপথ করেছেন, কেরামান কাতিবিনে শপথ করেছেন তৃতীয় শপথ, আর চতুর্থ শপথ হচ্ছে আদম সন্তানের, মানে যত আদম সন্তান বা আদম আসবে এসছেন সবার শপথ। আর একটি তাফসীর করা হয়েছে তৃতীয় তাফসীর, কোরআনে আছে যে আমরা এই উম্মত শেষ উম্মত অন্যান্য সমস্ত উম্মতের উপর সাক্ষী দেব, আছে না কোরআনে, এইভাবে তোমাদেরকে মধ্যপন্থী উম্মত আমি করেছি, এই শেষ উম্মতকে আমাদেরকে আল্লাহ সম্বোধন করছেন, লিতা কোন সোহাদা আলান্নাস, তোমরা সমস্ত মানুষের ওপর সাক্ষ্যদান করবে, ইহুদি খ্রিস্টান ইব্রাহিম আলী সাল্লামের অনুসারী, নূহ আলী সাল্লামের অনুসারী বা উম্মত, সমস্ত উম্মতের ওপর যারা মেনেছে মানেনি, এদের সপক্ষে বিপক্ষে, যারা মেনেছে তাদের সপক্ষে হবে সাক্ষী, আর যারা মানে অমান্য করেছে তাদের বিপক্ষে সাক্ষী হবে। তোমরা সাক্ষ্য দান করবে যে নূহ আলাইহিস সালাম এসেছিলেন, 950 বছর হেদায়েত করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিলেন, নমরুদের কাছে গিয়েছিলেন, মুসা এসেছিলেন ফেরাউনের কাছে গিয়েছিলেন, হ্যাঁ ঈসা আলাইহিস সালাম এসেছিলেন, ইহুদিরা তার শত্রুতা করেছিল, তাকে মারার জন্য তারা বদ্ধপরিকার হয়েছিল, এমনকি তাদের বিশ্বাসে মেরেই দিয়েছে ঈসাকে, অথচ আল্লাহ তাকে উড়িয়ে নিয়েছেন ইত্যাদি। আমরা এইসব সাক্ষী দেবো কিছুর ভিত্তিতে, যে আমাদের কাছে অকাত্ম জ্ঞান রয়েছে কোরআনের ভিত্তিতে, যে আল্লাহ এইসব কথা কোরআনে উল্লেখ করেছেন। কোন সোহাদা আলান্নাস, তোমার মানুষের উপর সাক্ষ্য দান করো, কোন রাসূল আলাইকুম শহীদা, আর আমাদের রাসূল আমাদের ক্ষেত্রে সাক্ষী দেবেন যে আল্লাহ এদের কাছে আমি দিন পৌঁছে দিয়েছিলাম, এই শেষ উম্মতের কাছে দিনকে পূর্ণাঙ্গ রূপে আমি পৌঁছে দিয়েছি, মানেনি তার হিসাব নিকাশ তোমার কাছে, মেনেছে আল্লাহ তাদেরকে তুমি মুক্তি দান করো। তো সে সম্মত সে কবুল করুক আর না, সে সম্মত অর্থে এই না যে শুধু যারা মুসলিম, সে সম্মত মানে নবী সাল্লাল্লাহু আলাইহি পরে যারা পৃথিবীতে এসছে, কিন্তু উম্মত দুই প্রকার, এটা জানেন না জানেন না, উম্মত দুই প্রকার, কিন্তু উম্মত দুই প্রকার, এক হচ্ছে উম্মতে দাওয়াত আর আরেক উম্মত হচ্ছে উম্মতে ইজাবাত, মনে রাখবেন। এই জন্য উম্মত মানে শুধু মুসলিমরা নয়, ওরা অমুসলিম উম্মত, কিন্তু ওরা অন্য ভাগের উম্মত, এক উম্মতে ইজাবাত, ইজাবা আজাবা মানে জবাব দেওয়া বা কবুল করা। তো যারা আল্লাহর দিনকে কবুল করে নিয়েছে, মোহাম্মদ রসুল্লাহকে রসুল বলে মেনে নিয়েছে, ইমান নিয়ে এসছে, কোরআনের প্রতি ইমান নিয়ে এসছে, আল্লাহ পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, এরা হচ্ছে উম্মতে ইজাবাত, মানে এমন উম্মত যে উম্মত কবুল করে নিয়েছে দিনকে। আমরা উম্মতে ইজাবাত, আমরা আল্লাহর ডাকে রসুলের ডাকে সাড়া দিয়েছি, লব্বাইক বলেছি, আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। আর আরেকটি উম্মত যারা অমুসলিম বর্তমান, সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, জৈন হোক, শিখ হোক, যারা আল্লাহর দিন গ্রহণ করেনি কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহর আবির্ভাবে নবুয়ত প্রাপ্তির পরে তারা এসছে, কুফরি অবস্থায় মরে গেছে অথবা এখন কুফরি অবস্থায় আছে, বেঁচে আছে যারা, এরা হচ্ছে উম্মতে দাওয়াত। এই উম্মত যাদের কাছে দাওয়াত পৌঁছে গেছে অথবা আমাদেরকে পৌঁছাতে হবে, এক তো পৌঁছে গেছে, আর এই উম্মতের যারা উম্মতে ইজাবা আমরা কবুল করেছি তাদের দায়িত্ব হচ্ছে যে অমুসলিমদের কাছে ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত পৌঁছাতে হবে, এটি দায়িত্ব আমাদের। দায়িত্ব নাই, আল্লাহ বলেননি যে তোমরা খাইরা উম্মাহ উত্তম জাতি কেন, তামরুনা বিল মারুফ ও তানহাউনা আনিল মুনকার, তাহলে এটি দায়িত্ব। এই জন্য উম্মতে দাওয়াত বলা হয়েছে, মানে এমন একটি জাতি তারা উম্মাত মানে জাতি যে সম্প্রদায় যে তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে। আর এমনিতে পৌঁছে গেছে, তারপরে আমরা পৌঁছিল কি পৌঁছিল না এই কাজের দায়িত্ব আমাদের দেওয়া হয়েছে, পৌঁছাতে হবে, ঘরে ঘরে পৌঁছাতে হবে, দেশে দেশে পৌঁছাতে হবে, তারা উম্মত। সুতরাং আল্লাহ রাসূল যে সাক্ষী দেবেন শুধু মুসলিমদের ক্ষেত্রে না, তাহলে কি অমুসলিম হিন্দু খ্রিস্টান ইহুদি না তারা তাদের বিরুদ্ধে সাক্ষী দেবেন না, তাদের বিরুদ্ধে সাক্ষী হবে যে আল্লাহ না তাদের কাছে দিন আমি পৌঁছে দিয়েছিলাম, আবু জাহাল আবু লাহাব তাদের কাছে পৌঁছে দিয়েছিলাম, অমান্য করেছে তারা, মানেনি। এই যুগের যারা অমুসলিম কাফের রয়েছে, যে কোনো যুগে যারা কাফের আল্লাহ নবীর পরে যত কাফের বিধর্মী হয়ে মারা যাবে তাদের বিরুদ্ধে সাক্ষী হবে নবী কালিম আল্লাহ আমি তো পৌঁছে দিয়েছিলাম, তারা অমান্য করেছে, মানেনি, কোরআন চর্চা করেনি, কোরআনের কাছেও যায়নি তারা। আর যারা মেনে নিয়েছেন এবং বাস্তবায়ন করেছে তাদের সপক্ষে সাক্ষী হবে আল্লাহ এরা আমার উম্মত এরা মেনে নিয়েছে, উম্মত এই দাওয়াত, এই দাওয়াতে সারা দিতে লব্ধ বলেছে। যারা পাপিষ্ট গুণাগার আর বিদাতি, যারা নবীর আদর্শ ছাড়া অন্যদের আদর্শকে পালন করেছে, বেদাতপন্থী যারা, যাদের বিভিন্ন তরিকত রয়েছে, হ্যাঁ, তো তাদের সম্পর্কে আল্লাহর উপরে সাক্ষী হবে যে আল্লাহ এরা আমার দোহাই পেড়ে মুসলিমের নাম দিয়ে ইসলামের নাম দিয়ে এরা অন্য তরিক অবলম্বন অন্য আদর্শ অবলম্বন করেছে, মানে তাদের বিরুদ্ধে সাক্ষী হবে আল্লাহ মুসলিম হওয়া সত্ত্বেও এরা পাপ করেছে। ভাইয়া কোন রাসুল আলাইকুম শহীদ, রাসুল তোমাদের উপর সাক্ষ্যদান করবেন শহীদ হবে, তাহলে শাহেদ মানে সাক্ষ্যদাতা, তাহলে এই উম্মত। আর আমরা সাক্ষী দেব কাদের ওপর, অন্যান্য সমস্ত উম্মতের ওপর, তাই না, যত নবী এসেছেন এবং যত জাতি এসেছে সেই সব জাতির উপরে আমরা সাক্ষী, জাতির ক্ষেত্রে আমরা সাক্ষ্য দান করব। তাহলে শাহেদ মানে এই উম্মত, আর মশহুদ মানে অন্য অন্য উম্মত, বিগত উম্মতগণ, বিগত উম্মত অনেক রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইহুদি খ্রিস্টান এবং পৌত্তলিক, বিশেষ করে আল্লাহ প্রদত্ত দিন যারা অনুসারী ছিল, যে দিনগুলি আল্লাহ রহিত করে দিয়েছেন, তারা ইহুদি নাসার আহলি কিতাব, এবং আর একটি জাতি হচ্ছে পৌত্তলিক, সে পৌত্তলিক আগুনের পূজারি হোক আর পুতুলের পূজারি হোক, যারা মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে কাফেরদেরকে তিন ভাগে ভাগ করেছেন, বরং চার ভাগ বলতে পারি, তো এক হচ্ছে আহলি কিতাব, আহলি কিতাব আবার দুই ভাগে, তাহলে চার ভাগ হয়ে যায়, আহলি কিতাব দুই ভাগ ইহুদি এবং খ্রিস্টান, আর আরেক ভাগকে আল্লাহ মুশরিকিন বলেছেন, মুশরিক মানে যারা বহুত্ববাদী, আল্লাহ এক আল্লাহর ইবাদত না করে অনেক দেবী দেবতার পূজা করে, সূর্য চন্দ্রের পূজা অথবা গাছের পূজা, নদী নালার পূজা, পাহাড় পর্বতের পূজা ইত্যাদি এটিপুটল পূজা মুশরিকেরা। আর আরেকটি দলকে আল্লাহ মুনাফিক বলেছেন। কোরআনে যতগুলি আল্লাহর শত্রু, আল্লাহর দিনের শত্রু, আল্লাহ দ্রোহী, তারাকে এইভাবে ভাগ করা হয়েছে, আহলে কিতাব ইহুদি খ্রিস্টান এবং মুশরিক পৌত্তলিক আর মুনাফিক। আর আরেকটি দল যারা আল্লাহর বান্দা তাদেরকে আল্লাহ মুমিনুন বলেছেন, কাদাফলাহাল মুমিনুন ইন্নামাল মুমিনুন আল্লাযীন, তাই না, মুমিনুন তাদেরকে বলেছেন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তাহলে মুমিনুন অথবা মুসলিমুন তাদেরকে বলছেন। তাহলে কয়েকটি তাফসীর জানেন শাহেদ আর মাসউদের। একটি হচ্ছে শাহেদ হচ্ছে জুমার দিন বলেন, মাসউদ হচ্ছে আরাফার দিন, দ্বিতীয় হচ্ছে শাহেদ হচ্ছে সাক্ষীদাতা কেরামান কাতেবিন ফেরেশতা, আর মাসউদ হচ্ছে আদম আদম সন্তান যাদের আমল নামা লিখছেন, আর তৃতীয় তাফসীর হচ্ছে শাহেদ এই উম্মত আমরা, আর মাসউদ হলো অন্যান্য বিগত উম্মত যাদের ওপর আমরা সাক্ষী দেব। অসাহের মাসহদ। তারপর আল্লাহ বলেছেন কতিলা আসহাবুল উহুদ, আল্লাহ কসম যে করেন কোনো কথাকে অকাট্যভাবে বর্ণনা করার জন্য। তো কোন কথাটি এখানে অকাট্যভাবে বর্ণনা করার জন্য আল্লাহ কসম করেছেন? কোন কোন তাফসীর কারগণ বলেছেন ওই কথাটি উজ্জ আছে, এখানে স্পষ্ট নেই। তারা বলেছেন যে এখানে একটা বাক্য আছে যেটি উজ্জ আছে, তা হচ্ছে যেহেতু আয়াতগুলি বা এই সুরা সুরে গুরুল হচ্ছে মক্কী সুরা, আর মক্কায় আকিদার সংস্কার করা হয়, সংশোধন করা হয়েছে আকিদা মানে মৌলিক বিশ্বাসের, যেহেতু মুশরিক পৌত্তলিক চলল তাদের আকিদা ইসলামিক ধারণা সঠিক দিতে হবে তাদেরকে, তাই না। আর আকিদার ছয়টি জিনিসের মধ্যে গুরুত্বপূর্ণ প্রথম হচ্ছে তাওহীদ, রিসালাত আর আখিরাত, তাওহীদ রিসালাত ও আখিরাত সবই গুরুত্বপূর্ণ, কিন্তু বিশেষভাবে এই তিনটিকে বারবার করে রিপিট করা হয়েছে কোরআনে করিম। তাওহীদ আল্লাহর একত্ববাদ, আর রসুলের প্রতি বিশ্বাস, রিসালাত আখিরাত পরকালে বিশ্বাস। তো পরকালের বিশ্বাসের কথাটি এখানে এক বাক্যে উজ্জ রয়েছে। আসলে কি আছে তাফসীর কারণ লাতু বাসন্না, এই চারটি জিনিসের শপথ করে আল্লাহ বলছেন, আমি এই চারটি জিনিসের শপথ করে বলছি যে অবশ্যই তোমাদেরকে পুনরুত্থান করা হবে, তোমাদেরকে পুনরুত্থিত করা হবে, তোমাদের পুনরুত্থান হবে মানে আবার তোমাদেরকে জীবিত করা হবে, তোমাদের হিসাব নিকাশ হবে। তাহলে পরকালের কথা বলা হলো এখানে, এই কথাটি অনেক তাফসীর কারগণ এখানে বলেছেন যে উজ্জ রয়েছে, আর কোরআনে অনেক জায়গায় এরকম রয়েছে সংক্ষেপে। আর কেউ কেউ বলেছেন যে শপথ করার পরে এই ঘটনার সত্যতার ওপর গুরুত্ব আরোপ করা উদ্দেশ্য, যে ঘটনাটি ঘটিয়েছিল আল্লাহর দিনের শত্রুরা যারা মুমিনদেরকে আগুনে নিক্ষেপ করেছিল গর্ত খনন করে আগুন জ্বালিয়ে, তাহলে তা উজ্জ নেই, তাহলে স্পষ্ট হয়েছে কি তারপরে বাক্য অসাহেদ অমাসুদের পরে কোতেলা আসহাবুল উহুদ। এখানে কোতেলা মানে কাতালা মানে তো হত্যা হওয়া, আর কোতেলা মানে হত্যা করা হলো মজহুর, যেটাকে ইংলিশ গ্রামার বলে প্রসিক, হ্যাঁ যার করবার অস্পষ্ট থাকে। তো কোতেলা মানে এখানে হত্যা করা, এখানে অভিশপ্ত হওয়া, যে হত্যা হয় সে অভিশপ্ত। তো কোতেলা আসহাবুল উহুদ, অভিশপ্ত কারা? আসহাবুল উহুদ গর্তে গর্তওয়ালারা বা গর্তের অধিপতিরা, আসহাব সাহেবের বহু বচন, আসহাব মানে ওলা বা অধিপতি, আর উহুদ মানে গর্ত, গর্তের অধিপতিরা বা গর্তওয়ালারা যারা গর্ত খনন করেছিল, অর্থাৎ ওই কাফের জালেম নেতারা, তারা কি হোক ধ্বংস হোক বা তারা অভিশপ্ত, আর অভিশপ্ত মানে জানেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আন্নারে জাতিল উকুদ, তারা এই গর্তে কি করেছিল, হ্যাঁ অনেক ইন্ধন বিশিষ্ট আগুন তারা জ্বালিয়েছিল, অগ্নি সংযোগকারী ছিল তারা, আসহাবুল উহুদ যারা গর্তের মালিক তারা অনেক ইন্ধন বিশিষ্ট অগ্নি সংযোগকারী ছিল। উকুদ মানে ইন্ধন, আর নার মানে আগুন, অকুদ হান্না ফল হে যারা, জাহান্নামের আগুনের ক্ষেত্রে আল্লাহ বলে জাহান্নামের ইন্ধন কি হবে, অকুদ ইন্ধন হবে মানুষ এবং পাথর জ্বালানি। এরকম আলাইহা কৌদ, এরা কেন ধ্বংস হোক, কি চরম অন্যায় করেছে তা আল্লাহ বর্ণনা করেছেন, ইজহুম আলাইহা কৌদ, ওই সময় তারা তার কিনারায়, ওই গর্তের কিনারায় যে গর্তে আগুন জ্বালিয়েছিল তারা অবস্থান করেছিল, বসেছিল, কৌদ কাদা মানে বসা, জালাসা কাদা মানে বসা, জালাসা মানে বসা আর কাদা মানে বসা, কাদা কৌদ বহু বচন, যখন তারা যখন যখন তারা আলেহা ওর কিনারায়, কিসের কিনারায়, ওই গর্তের কিনারা, উহুদ ওই গর্তের কিনারায় তারা বসেছিল, বিরাজমান ছিল, কি জন্য বিরাজমান ছিল, ওহম আলা মায়া ফালুনা বিল মুমিনিনা শুহুদ, তারা যে মুমিনদের সাথে যে নির্যাতন করছিল তা তারা প্রত্যক্ষ করছিল, শহুদ যে শাহাদা মানে উপস্থিত হওয়া এবং চোখে দেখা, শহুদ তারা প্রত্যক্ষ করছিল, দেখছিল তামাশা যে কেমন মজা লাগছে। হ্যাঁ, আমাদের দেবী দেবতা ছেড়ে দিলে, দুর্গা সরস্বতী ছেড়ে দিলে, মা কালীকে ছেড়ে দিলে, আমাদের চন্দ্র পূজা সূর্য পূজা ছেড়ে দিলে, গঙ্গা পূজা ছেড়ে দিলে, সুতরাং তোমাদের এই শাস্তি, আমাদের গির্জা ছেড়ে দিলে, সুতরাং এই শাস্তি। ওহমালা মায়া ফালুনা বিল মুমিনিন, ওরা যা কিছু করছিল মুমিনদের সাথে তা তারা কি করছিল, প্রত্যক্ষ করছিল, তামাশা দেখছিল। আল্লাহ বলছেন যে এরা কোনো অপরাধী ছিল না, এরা মুমিন চোর ডাকা ছিল না, এরা খুনি ছিল না, আমার নাকা মুমিন নুম, এরা তাদের কোনো ক্ষতি করেন না, কামা মানে ক্ষতি করে, এরা তাদের কোনো ক্ষতি করেন, তাহলে কি করেছিল তারা, কেন মেয়েদেরকে জ্বালালো আগুনে, ইল্লা আইনি উমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তবে তারা কি করেছিল, ইমান নিয়ে এসেছিল, বিশ্বাস স্থাপন করেছিল এক আল্লাহর প্রতি, বিল্লাহ এক আল্লাহর প্রতি, যিনি কে আল আজিজ, পরাক্রান্ত, পরাক্রান্ত, যার ক্ষমতা অসীম, আজিজ সর্বজয়ী, যিনি আল হামিদ এবং যিনি প্রশংসিত, প্রশংসিত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পক্ষ থেকে প্রশংসিত এবং সত্যিকার প্রশংসার আর সত্তা তিনি হামিদ, আর আজিজ, তাকে কেউ হারাতে পারেন, তাকে কেউ পরাজিত করতে পারেন, কাফের আল্লাহর শত্রু মুমিনদেরকে জ্বালিয়ে দিতে পারে ক্ষণিকের জন্য, কিন্তু আল্লাহকে পরাস্ত করতে পারেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আজিজ সর্বজয়ী, আল্লাহ পরাক্রান্ত, তার প্রতি ইমান নিয়ে এসেছে, তাহলে আল্লাহকে ছেড়ে দেবেন সেই জালেমদেরকে, আল্লাহ প্রতিশোধ নিয়েছে। আল্লাযী লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদ, সেই আল্লাহ যিনি আজিজ, যিনি হামিদ, যিনি প্রশংসিত, এবং যিনি মানুষ পৃথিবীর যে রাজা, সে অসহায় রাজা, তারপর জমিনের কিছু অংশে, আর সেখানে কত লোকের চাপের মুখে যাচ্ছে, যে কত লোকের চাপের মুখে এসে তাকে সারেন্ডার করতে হচ্ছে, নতি স্বীকার করতে হচ্ছে, হার মেনে নিতে হচ্ছে, নিজের কথাকে প্রত্যাহার করতে হচ্ছে, নিজের ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে হচ্ছে, হয় না? প্রত্যেক রাজা যা ইচ্ছা তাই করতে পারবে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন আজিজ, মহাপরাক্রান্ত, হামিদ, প্রশংসিত, তিনি যা ইচ্ছা তিনি তাই করেন, ওমা তাশাউনা ইল্লা ইনশা আল্লাহ রাব্বুল আলামিন ফাআলুন লিমা ইউরিদ, আগে আয়াত আসছে, আল্লাহ যা ইচ্ছা তাই করেন, ফাআল, তিনি করে ফেলেন, লিমা ইউরিদ, যা ইচ্ছা করেন, কেউ বাধা দিতে পারে, ইচ্ছার বিরুদ্ধে তাকে করতে হয় না, যা ইচ্ছা তাই তিনি করেন। কিন্তু মানুষ যতই শক্তিশালী হয়ে যাক না কেন, ক্ষমতা পেয়ে যাক না কেন, ইচ্ছার বিরুদ্ধে করতে হয়। ফেরাউন যদি নিজের ইচ্ছা মোতাবেক কাজ করতে পারত তো মুসাকে ছাড়ত, জাদুকরদেরকে হাত পা কেটে নিয়ে চুলিতে চড়িয়ে হত্যা করেছিল, মুসাকে পেরেছিল কি? জি পারেন। আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জিনিস প্রত্যক্ষ করছেন, সবকিছু প্রত্যক্ষ করছেন। আল্লাহ এই দৃশ্য দেখছিলেন যে নিরীহ মানুষ মুমিন মুসলিম হয়েছে, এক আল্লাহর প্রতি ইমান নিয়েছে, পরকালের প্রতি ইমান নিয়েছে, সেই জন্য এদের ওপর নির্যাতন, এদের ওপর জুলম অত্যাচার, আল্লাহ সবকিছুই প্রত্যক্ষ করেন। আল্লাহ আলা কুল্লি শাইইন শাহীন, আল্লাহ প্রত্যেক জিনিস প্রত্যক্ষকারী। তারপর আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমদের পরিণামের কথা বলছেন, তারপরে সাথে সাথে আল্লাহ তওবার সুযোগও দিচ্ছেন, এত বড় জুলম, আগুনে জ্বালিয়ে দিল মুমিনদেরকে, কত বড় অন্যায় করল, কোনো অপরাধ করেনি তারা, তারপরেও আল্লাহকে চান্স দিচ্ছেন যে এখনো যদি তওবা করে নাও তো মুক্তি পেয়ে যাবে। আল্লাহ কত রহমান, কত রহিম, চিন্তা করেন। সোম্মাল্লা ব্যাপুব আল্লাহ বলছেন, দেখছেন কি বলছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয়ই যারা নিপীড়ন করলো মুমিনদের, মুমিন পুরুষের ওপর, মুমিনাত মুমিন নারীদের উপর, মুমিন নারী পুরুষের উপর যারা জুলম অত্যাচার করলো, সোম্মালাম ইয়াতুবু, অতঃপর তওবা করলো না, প্রত্যাবর্তন করলো না, ওই অবস্থায় মরে গেল, ওই জুলম অত্যাচার করতে করতে মরে গেল। তওবা করলে কি করতে হবে তাহলে? তাকেও কলমা পড়ে মুসলিম মুমিন হয়ে যেতে হবে, সোম্মালাম ইয়াতুবু। তাহলে সোম্মালাম ইয়াতুবু বলে আল্লাহ লাস্ট একটা চান্স দিচ্ছেন, যা চরম অন্যায় করেছো, আমার মুমিন বান্দাদেরকে জবাই করেছো, মুমিন বান্দাদেরকে জ্বালিয়ে দিয়েছো, মুমিন বান্দাদের নির্যাতন করেছো, এখনো তওবার সুযোগ আছে। আল্লাহ এই সুযোগে অনেককে সুযোগ দিয়েছেন এবং তার সাথে তৌফিকও পেয়েছে তারা, যেমন খালিদ বিন ওয়ালিদ, আবু সুফিয়ান, এরা তো জুলুম করেনি, জুলুম করেছে কিন্তু তওবা করে নিয়েছে, আল্লাহ মাফ করে দিয়েছে, ঠিক না? আবু সুফিয়ান আর খালিদ বিন ওয়ালিদ ওহদে নেতৃত্বে যেখানে ক্ষতিগ্রস্ত হতে হয়েছে মুসলমানদেরকে, আবু সুফিয়ান শেষ পর্যন্ত মেয়ে চলে এসছে আল্লাহ রসুলের ঘরে, আবু সুফিয়ানের মেয়ের নাম কি ছিল বলতে পারেন? আবু সুফিয়ানের মেয়ে অম্মুল মোমেনীন আল্লাহ রাসূলের বিবি, অম্মে হাবিবা, অম্মে হাবিবা আল্লাহ রাসূলের ঘরে। তারপরে নবীকে বরদাস্ত করতে পারছেন না, দেখা বরদাস্ত করতে পারছেন। একবার লুকিয়ে লুকিয়ে মেয়েকে দেখতে এসছে, এখনো কলমা পড়েনি, ঘৃণা আছে এখনো কলমার উপর, না মুসলমান হব না আমি, দেখতে এসছে। অম্মে হাবিবা রাজি আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি বিছানা থেকে গুটিয়ে রেখে দিলেন। আবু সুফিয়ান যখন এসছে, বাবা বাবা সম্মান করতে হবে, কাফের হইলেও বিছানাটিকে গুটিয়ে রেখে দিলেন। আবু সুফিয়ান বলছেন, বেটি তুমি বিছানাটিকে উঠিয়ে এরকম রেখে দিলে কি ব্যাপার? হয় বিছানা আমার যোগ্য মনে করলে না, বিছানাকে না আমাকে বিছানার যোগ্য মনে করলে না। দুজনের একটা নিশ্চয় বিছানাটি খারাপ, যদি খারাপ বিছানা থাকে হঠাৎ একটা মেহমান আসলে আমরা কি তাড়াতাড়ি করে উঠিয়ে ভিতরে ঢুকিয়ে দেবো, তাতে তো বসতে দেবো না, ঠিক না? তো হয় বিছানাকে আমার যোগ্য মনে করলে না, না আমাকে বিছানার যোগ্য মনে করলে না। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সবচেয়ে বড় সম্পর্ক ইমানের সম্পর্ক, ঠিক না বাবা? কিন্তু বাবার চাইতে বড় সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে, আল্লাহ রসুলের সাথে। আল্লাহ রসুলের সাথে স্বামীর সম্পর্ক শুদ্ধ নয়, স্বামীর সাথে সাথে রেসালতের সম্পর্ক, যে তিনি আল্লাহ রসুল। বললেন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হিয়া আবি, হে আব্বা, ইন্নাকা কাফিরুন মুশরিক, তুমি কাফির পৌত্তলিক মুশরিক তুমি। ওয়ান্না হাদা ফিরাসু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি হচ্ছে আল্লাহর পেয়ারা রসুলের বিছানা। সুতরাং আল্লাহ রসুলের বিছানায় মুশরিক বসবে এটা আমি মেনে নিতে পারি না। আমার জন্য উচিত নাই যে মুশরিক আল্লাহ মুশরিক কি অপবিত্র বলেছে, ইন্নামাল মুশরিক ওনা নাজাস, মুশরিক হচ্ছে অপবিত্র, আর অন্তর অপবিত্র, অন্তরে অনেক দেবী দেবতা ঢুকে আছে, গাছের পূজা, পাহাড় পূজা, সূর্য পূজা, চন্দ্র পূজা, আগুন পূজা সব ঢুকে আছে, লিঙ্গ পূজা ঢুকে আছে, গোবতার পূজা ঢুকে আছে, তোমাকে কি করে এই রসুলুল্লাহর বিছানা বসতে দেবো? তা হতে পারে না। তাই বলে হ্যাঁ তাই বলছি আপনাকে, দেখা করে চলে গেল। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় হাজির আল্লাহ তাআলা বসতে গেলেন না। এই হচ্ছে ইমানের সম্পর্ক। তো আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন, আমি বলছিলাম এই আবু সুফিয়ানও পরে মুসলমান হয়েছে, খালিদ বিন ওয়ালিদ পরে মুসলমান হয়েছে, কিন্তু এই সুযোগ অনেকে গ্রহণ করেনি, অনেকেই গ্রহণ করেনি এই সুযোগ। আল্লাহ সুযোগ দিয়েছেন, জুলম অত্যাচার করেছে মক্কাতে, জুলম অত্যাচার করেছে অনেক কাফের, যারা কুফরের অবস্থায় মারা গেছে, বিভিন্ন যুদ্ধেই মারা যাক বা নিজের বাড়িতেই মারা যাক, কুফরের অবস্থায় মারা গেছে, নির্যাতন করে, জুলম অত্যাচার করে আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদের উপর। তাদের কি আল্লাহ তৌফিক দেননি? তারা তওবা করেনি। সম্মানি এতবু, অতবার তওবা করলো না, তাহলে কি শাস্তি রয়েছে? ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য রয়েছে জাহান্নাম, নরকের আযাব, জাহান্নামের শাস্তি। ওয়ালাহুম আযাবুল হারীক, এবং তাদের জন্য দহন যন্ত্রণার শাস্তি রয়েছে, দহন যন্ত্রণার শাস্তি রয়েছে। হারিক, হারিক পর্যন্ত আগুন লেগে যাওয়া, হারাকা মানে জ্বালিয়ে দেওয়া, হ্যাঁ জ্বলে যাওয়া, হারাকা মানে, আহারাকা মানে জ্বালিয়ে দেওয়া, হারাকা থেকে হারিক। আজকাল বলা হয় কোথাও আগুন লেগেছে কি হারিক, হ্যাঁ আগুন লেগেছে। তো তাদের জন্য জাহান্নামের আযাব রয়েছে আর দহন যন্ত্রণার আযাব শাস্তি রয়েছে। ওয়ালাহুম আযাবুল হারিক, দুই আযাবের কথা বলেছেন। তাহলে দহন যন্ত্রণার আযাব শাস্তি কি জাহান্নামের আযাব থেকে পৃথক নাকি? জাহান্নামে কিসের আযাব হবে? হ্যাঁ জাহান্নামে অনেক রকমের আযাবের মধ্যে আসল আযাব হচ্ছে আগুনের আযাব, জাহান্নাম হচ্ছে আগুনের আযাব, তাই না? এই জন্য জাহান্নামের একটি নামই হচ্ছে নার, জাহান্নামের নামই হচ্ছে নার, অনেক নামের মধ্যে একটি নাম হচ্ছে নার। তাহলে জাহান্নাম আগুন, আগুন, সে আগুন ছাড়া অনেক শাস্তি আছে। জাহান্নামে পাপ পর্বত রয়েছে, যে পর্বত থেকে নিক্ষেপ করা হবে, আযাব দেবে, জাহান্নামে আরো বিভিন্ন রকম আযাব হতে পারে, কিন্তু জাহান্নামে ফাঁসিতে ঝুলন্ত থাকবে, জাহান্নামে বিষ খাবে, যে বিষ খেয়ে আত্মহত্যা করেছে, যে যেভাবে আত্মহত্যা করেছে সে জাহান্নামে সেরকম শাস্তি হবে। জাহান্নাম যারা হারাম ধন সম্পদ রেখেছে অথবা যাকাত দেয়নি ধন সম্পদ রেখেছে, সেই সম্পদগুলিকে উত্তপ্ত করে আযাব দেওয়া হবে, কিন্তু আসল আযাব হচ্ছে জাহান্নামে আগুনের আযাব, আগুনের শাস্তি। তাহলে আল্লাহ কি রিপিট করলেন না আযাবুল হারিক কি অন্য আযাব? সেটি এটি হচ্ছে পার্থিব আযাব, ফালাহম আযাব জাহান্নাম, এটি হচ্ছে পরবর্তী আযাবের কথা আল্লাহ বলেছেন। যারা মুমিনদেরকে কি করল, ইন্নাল্লাযিনা ফাতানুল মুমিনিন ওয়াল মুমিনাত, মুমিনদের উপর জুলম অত্যাচার করলো, নিপীড়ন করলো, সুম্মা লাম ইয়াতুবু, অতঃপর তওবাও করলো না, ওই অবস্থায় মরে গেল, ফালাহম আযাব জাহান্নাম, তাদের জন্য একটি শাস্তি হচ্ছে পরলৌকিক শাস্তি, জাহান্নামের শাস্তি, জাহান্নামেও রয়েছে আগুন। ওয়ালাহম আযাবুল হারিক, আর তাদের জন্য পৃথিবীতেও রয়েছে দহন যন্ত্রণার শাস্তি। এই দহন যন্ত্রণার শাস্তি ওই ঘটনাকে লক্ষ্য করে বলা হয়েছে, এই যে ঘটনাটি গর্ত খনন করে তাতে জ্বালানি লকড়ি খড়ি দিয়ে আগুন জ্বালিয়েছিল তারা, আর সেই আগুনে মুমিনদেরকে নিক্ষেপ করেছিল, তখন কি বলেছি যে আল্লাহ রাব্বুল তাদের রূহকে আগুনে পৌঁছার আগে কবজ করে নিলেন, পক্ষান্তরে সেই আগুনের লেলিহান চারিদিকে এমন ছড়িয়ে পড়লো যে আশেপাশে যে বসে যারা তামাশা দেখছে সবাই তাতে জ্বলে শেষ হয়ে গেল। বলাহম আজাবুল হারিক বলে এই শাস্তির দিকে ইঙ্গিত করা হয়েছে। মুসলিম শরীফে একটি ঘটনা রয়েছে এই ঘটনার সাথে তার সম্পর্ক, যে যাদেরকে যেসব মমিন মমিনাত নারী পুরুষকে জ্বালানো হয়েছিল নির্যাতন করে, তাদের মধ্যে এক মহিলা ছিলেন, সেই মহিলা মমিনা, তার কোলে একটি শিশু ছিল, দুধপানকারী শিশু ছিল, বিকশিত করেছে সে আগুনে নিক্ষিপ্ত হতে। আদেশ করা হচ্ছে সব আগুনে ঝাঁপ দাও, তোমরা যখন আমাদের ধর্ম বাধ্যতা ধর্ম ছেড়ে দিয়েছে আগুনে ঝাঁপ দাও, নাহলে তোমাদের উপানে সবকে জবাই করবো। আগুনে সবকে ধাক্কা দিয়ে নিক্ষেপ করা হচ্ছে। সে মহিলা ওই শিশুর জন্য, শিশুর মায়া, যে আমি না হয় জ্বলে যাবো কিন্তু শিশুটিও চলবে, শিশুর জন্য চিন্তা করছে, বিকশিত করছে। তখন সেই শিশুর মুখ ফুটে গেল, বাকশক্তি খুলে গেল। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনটি, আর কোনো কোনো হাদিস দ্বারা আরেকটির কথা, এই চারটি শিশু বাল্যকালে কথা বলেছে, তার মধ্যে একটি হচ্ছে এই ঘটনা। সেই শিশু বলতে লাগলো, ইয়া উম্মা, হে আম্মা, ইন্নাকি আলাল হাক, তুমি সত্যের ওপর রয়েছে, সত্যের ওপর রয়েছে, সুতরাং তুমি আগুনে নিজেকে নিক্ষেপ করো, অসুবিধা নেই, তোমার জন্য এই আগুনে কি হয়ে যাবে, জান্নাত হয়ে যাবে, আগুনে নিক্ষেপ হওয়াই তোমার জান্নাতে যাওয়ার উপায় হয়ে যাবে, ইন্নাকি আলাল হাক, সুতরাং তুমি আমাকে নিয়ে ঝাঁপ দিয়ে দাও আগুনে, চিন্তা করো না। তো আল্লাহ রাব্বুল বলছেন যে তাদের জন্য এই দুনিয়ার দহন যন্ত্রণা মানে আগুনেরও আজাব রয়েছে এবং জাহান্নামেরও আজাব রয়েছে। পক্ষান্তরে মুমিনদের জন্য ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা বিশ্বাস করেছে, শুধু বিশ্বাস যথেষ্ট, আল্লাহ কোন জায়গায় শুধু ইমানের কথা বলে আল্লাহ বলেন যে জান্নাত দিয়ে দেওয়া হবে, যে বিশ্বাস করে যে পরকাল হবে, বিশ্বাস করে যে আল্লাহ এক, বিশ্বাস করে যে রসুল সত্য আমাদের রসুল, বিশ্বাস করে যে কোরআন আল্লাহর সত্য কিতাব, ব্যাস, আর নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, গোনা থেকে বেঁচে থাকা নেই, সমস্ত পাপ করতে থাকে, আর মুক্তি এরকম কোনো কথা কোরআনে আছে কি, করতেও পারেন না খুব, তাহলে নামধারী মুসলমান হয়ে মুক্তি পাওয়া যাবে না, কামধারী মুসলমান হতে হবে, কামে মুসলমান হইতে হবে। তাই আল্লাহ যত আয়াত আছে দেখবেন ইমানের কথা, ওখানে রয়েছে আরেকটি কথা, ওয়াআমিলুস সালিহাত, দেখেন এখানে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ইমান নিয়ে আসলো, বিশ্বাস স্থাপন করলো, ওয়াআমিলুস সালিহাত, কয়টি জিনিস বিশ্বাস করতে হবে, ছয়টি, ছয়টি হচ্ছে ইমানের স্তম্ভ, ওয়াআমিলুস সালিহাত, অতঃপর কি করলো, সৎ কর্মগুলি করলো। আল্লাহ একটি কাজের কথা শুধু বলেননি, যেহেতু নামাজ পড়ে মুক্তি পেয়ে যাবেন, আবার কিছু লোকের নামাজ পড়ে না কিন্তু মা পাপিতার মশা আল্লাহ যাকে বলে সেবা করে, নামাজ রোজা নেই কিন্তু ছোট ছোট ভাইকে নিজের ছেলের মতো একবারে ক্লাস ওয়ান থেকে নিয়ে একবার বিএম এ পাশ করে একবার চাকরি করিয়ে দিল, কাউকে বেকার রাখলো না, ভালো কাজ তো কিছু করলো, তো একটি কাজ করে মুক্তি পাবে না, মুক্তি পাবে না। আল্লাহ ফলে হাত বলেছেন, কোনো জায়গায় ফলে এক বচন বলা হয়নি, বহু বচন দেওয়া, ফলে জমা হচ্ছে ফলে হাত, যারা ভালো কাজগুলি করলো, তাহলে ভালো কাজ শুধু একটি নয়, ভালো কাজগুলি করলো, যেই কাজগুলি আল্লাহ ভালো বলেছেন, তার রসুল ভালো বলেছেন, সেগুলি ভালো কাজ, এবং যে সব কাজগুলিকে আল্লাহ এবং রসুল খারাপ বলেছেন সেগুলি থেকে বেঁচে থাকা ভালো কাজ, দুটোই করতে হবে, নেগেটিভ পজিটিভ দুটোই লাগবে, যেমন ভালো কাজ করতে হবে তখন খারাপ কাজ থেকে বেঁচে থাকাও ফরজ, সুতরাং পাপের কাজ থেকে বেঁচে থাকতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান নিয়ে আসলো এবং সৎ কর্মগুলি করল, তাদের জন্য কি রয়েছে, লাহুম জান্নাত, তাদের জন্য জান্নাত রয়েছে, জান্নাত কাল বহু বচন, জান্নাত মানে জমা হচ্ছে জান্নাত, বহু বচন, অনেক বাগান রয়েছে, অসংখ্য বাগান রয়েছে, জান্নাত মানে আসলে বাগান, কিন্তু সেই জান্নাত, যে জান্নাত আখেরাতে জান্নাত হবে, সেই জান্নাত অনেক উদ্যান রয়েছে, বাগান রয়েছে, তাই আল্লাহ জান্নাত বলেছেন, তাজরিমিন তাহতিহা আল-আনহার, যেই জান্নাতের নিম্ন দেশ দিয়ে ঝর্ণা সমূহ, নহর সমূহ প্রবাহিত হবে, খলখল করে যখন ঝর্ণা বইবে কত সুন্দর লাগে দৃশ্য, সেই দৃশ্য রাজা বিরাজাদের বাড়িতেই হয়তো থাকে, আমরা তো চোখে দেখিনি, কিন্তু যদি একটা কল্পনা সামান্য একটা মানে প্রাথমিক পর্যায়ে বলা যেতে পারে, না হলে তো জান্নাতের নিয়ামতের কল্পনা করা যায় না, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে কথা বলে বর্ণনা করা যেতে পারে না, এবং মানুষ কল্পনাও করতে পারে অতদূর পর্যন্ত এসব নিয়ামত জান্নাতে রয়েছে, আর না কোনো চোখে দেখেছে না কানে শুনেছে, মালা এমন রাত ওয়ালা উদিন সামিয়াত ওয়ালা খাতারা আলা কালবে বাশার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, জান্নাতে এমন নিয়ামত রয়েছে না কোনো চোখে দেখেছে, ওয়ালা উদিন সামিয়াত না কোনো কানে শুনেছে, এরকম বিস্তারিত কথা যে নিয়ামত আল্লাহ রয়েছে, ওয়ালা খাতারা আলা কালবে বাশার না কোনো মানুষের অন্তরে তার কল্পনা হয়েছে, কল্পনার বাই তাজরিমিন তাহতিহা আল-আনহার, কিন্তু নিম্ন দেশে ঝর্ণা সমূহ প্রবাহিত থাকবে। জালিকাল ফৌজ আল কবির, আর এটি হচ্ছে মহাসাফল্য। ফৌজ আল কবির মহাসাফল্য, এটি এর চাইতে বড় সাফল্য আর কিছু হতে পারে না। মহাসাফল্য হচ্ছে জান্নাতে পৌঁছে যাওয়া ইমান এবং সৎ কাজের মাধ্যমে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যেসব জালেম জুলুম করে, যেসব অত্যাচারকারী অত্যাচার করে সব লোকদের ওপর, তাদেরকে জেনে রাখা উচিত যে আল্লাহ হয়তো অবসর দেন, আল্লাহ ভুলে যান না। এমন না যে আল্লাহ ভুলে গেছেন অমুক জালেমকে, বরং আল্লাহ অবসর দেন। আরবিতে একটি কথা আছে এমহাল, মানে অবসর দেওয়া। সুরা তারেকা পড়েছেন না, আমহিল হম রুয়াইদা, কিছু কালের জন্য অবসর, আমহিল ওখান থেকে এমহাল, মানে আল্লাহ অবসর দেন। আর আরেকটি হচ্ছে এমহাল না বলে হাতে সামনে আগে করে এহমাল, এহমাল মানে ছেড়ে দেওয়া, আল্লাহ ছেড়ে দেন। যে চিরকাল অত্যাচার করতে থাকবেন আর আল্লাহ ধরলেন না, গাফিল হয়ে গেলেন, ছেড়েই দিলেন না, তো এহমাল করেন না আল্লাহ, এমহাল করেন, আল্লাহ অবসর দেন। যে হতে পারে সংশোধন করতে পারে, যাচ্ছে যা কতদূর এর দৌড় যাচ্ছে, দেখি কতদূর অত্যাচার করে, করুক দেখছি। তো আল্লাহ বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, হে নবী, নবীকে সম্বোধন করে বলা হয়েছে নিশ্চয় তোমার পালন কর্তার পকড়াও, বাতশ মানে জবরদস্ত ভাবে কাউকে ধরে নেওয়া, তোমার রবের পকড়াও লাশাদীদ অত্যন্ত শক্ত, অত্যন্ত কঠোর, যখন আল্লাহ ধরে নেবেন অত্যন্ত কঠোর আল্লাহ ধরে নেওয়া। ইন্নাহু হুয়া ইয়ুবদিউ ওয়া ইউঈদ, আর নিঃসন্দেহে তিনি আল্লাহ ইবদিউ প্রথমবার সৃষ্টি করেন, ওয়া ইউঈদ এবং পুনরায় সৃষ্টি করবেন। প্রথমবার আল্লাহ সৃষ্টি করেছেন এবং করেন মানুষকে বা যে কোনো জীবকে, আবার পুনরায় যখন আল্লাহ জীবিত করবেন কিয়ামতের হিসাব নিকাশের জন্য, তাও আল্লাহই করবেন। ওয়া ইউঈদ ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ, এবং সে আল্লাহ অতি মার্জনাকারী, ক্ষমাশীল, গাফুর, আল ওয়াদুদ এবং প্রেমময় তিনি। ওয়াদুদ ওয়াদ্দা, ওয়াদ্দা মানে ভালোবাসা, এই ওয়াদুদ শব্দটি আল্লাহর নাম, আল্লাহর নাম। বিবাহ শাদীর ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাজাউজুল ওয়াদুদ আল ওয়ালুদ, তোমরা বিয়ে করো এমন স্ত্রী দেখে যে বেশি সন্তান দিতে পারে, আল ওয়ালুদ ওয়ালাদা থেকে যে বেশি সন্তান দিতে পারে, আল ওয়াদুদ এবং বেশি ভালোবাসা দান করতে পারে। কেমন করে বুঝবেন, বিয়ে করতে যাচ্ছেন কয়েকজন দেবেন, কেমন করে বুঝবেন যে বেশি সন্তান দিতে পারবে পারবে না, আর এই বেশি ভালোবাসতে পারবে পারবে না, কেমন করে বুঝবেন? দুটি খুব দেখতে হবে, মা খালাকে দেখলে মায়ের খুল বোঝা যাবে, আর ফুফুদেরকে দেখলে, বাবাকে ফুফুকে দেখলে বোঝা যাবে, দুই খুলেরই প্রভাব তারপর পড়বে। যদি বাবা ফুফু এরা মোত্তাকি পরেজগার হয় তাহলে ভালোবাসা দেবে স্বামীকে, একদম ভেজাল ভালোবাসা। ওই রকম যদি মা খালার খুল ভালো হয়, স্বামীর আনুগত্যকারী নিয়ে যদি হয় ওর মা খালা, তাহলে সে ওই রকম ভালোবাসা দেবে মা খালার মতো, তার দাদার কাছ থেকে শিখেছে যে কেমন করে স্বামীর শ্রদ্ধা করতে হয়, স্বামীর সেবা করতে হয়, স্বামীর খেদমত করতে হয়। আর যখন ওর মাই ওকে দেহা যাবে পর্দা, ওর মাই কিছুই মনে করে না ওর স্বামীকে, তাহলে ওর কি আর শ্রদ্ধা দেবে তার মেয়ে? ওই তো শিখেছে ওর মাকে বলতে শুনেছে, ওর বাবাকেও মায়ের অন্যায় কথাবার্তা, চোখ নেই তোমার, হুশ নেই তোমার, বুদ্ধি নেই। এইভাবে কিছু মহিলারা স্বামীকে সম্বোধন করে, যদি এইরকম তার মা খালা হয় তো কি ভালোবাসা করার দিক দিবে আপনাকে, ঠিক না? তাহলে এগুলো দেখে দিয়ে করতে হবে, তাহলে ভালোবাসা পাবেন আপনি। আর ওয়ালুদ বাচ্চার ক্ষেত্রে বেশি বাচ্চা দিতে পারবে কিনা, দেখি বেশি তো বাচ্চা নেব না, তাই দেখি হ্যাঁ আমার শ্বশুরের দুটোই আছে, তো এইরকম দেখে বিয়ে করতে হবে না, মোটেই না। আমার শ্বশুরের মাত্র একটি মেয়ে, জমি যাবে সব আমার কাছে চলে আসে, এই দেখি তো অনেকেই বিয়ে করে। আরে ছেলে নেই, ছেলে থাকলে তো সব নিয়ে যেত, ছেলে নেই, দুটো মেয়ে, সবকিছু আমরাই দুজন পাবো, না আমার স্ত্রী পাবে আর আমার ওই শালি পাবে, তো কাজ হয়ে গেছে। এইরকম দেখে বিয়ে করলে হবে না, তো নিয়তে এখানে ডিফেক্ট আছে, রোগ এখানে আপনার নিয়তে খারাপ। দুনিয়ার জন্য আপনি স্ত্রীকে বিয়ে করেননি, আপনি বিয়ে করেছেন জমি জায়গাকে, বাগানকে, টাকা পয়সাকে, ব্যাংক ব্যালেন্সকে, ঠিক না? আল্লাহ রাসূল বলেছেন আল ওয়ালিদ, বেশি বেশি সন্তান দেখে বিয়ে করে। এবার এই আমার শ্বশুরের দশটি ছেলে মেয়ে, পনেরোটি ছেলে মেয়ে, এরকম দেখে বিয়ে করেন, অবশ্যই ওর একটা প্রভাব আছে। নবী করিম বলেছেন যে বাবা মা এই দুদিকেই তো মানুষ যায়, যে হ্যাঁ ট্যাবলেট খাওয়া আছে, হ্যাঁ তো ওইরকম পরিবেশে যাবেন না, ওর মেয়েও যে তার ট্যাবলেট খাওয়া হবে, বরং মেয়েকে শিখিয়ে পাঠাবে যে দেখো দেখো বাচ্চা নেবে না, সাবধান, হয়তো বিদায় করার সময় ট্যাবলেট বড়ি বেঁধে দিয়ে পড়াবে। আছে এরকম, আছে সতর্ক করে যে তোমার বয়স এখন 18 বছর, বিয়ে দিয়ে দিলাম বাচ্চা নিতে হবে না 4-5 বছর, জামাই বললেও তুমি বাচ্চা নেবে না, এসব শিখিয়ে পাঠায়। তো এরকম পরিবেশে আপনার জন্য বিয়ে করাই উচিত নাই। কেন ওই পরিবারে বিয়ে করবেন আপনি? আম যদি খেতে চান আর মরুভূমিতে আমের গাছ লাগান, তো আম কি আর হবে? আম খেতে চাইলে যে জমিতে আম হয় সেই জমিতে আম লাগাতে হবে। সে রাজাক তার ইমানই নেই, রাজাক তো আল্লাহ, আল্লাহ রিজিক দাতা হচ্ছে আহার আল্লাহ, আহারও পাইফলা সাত আকাশের উপর থেকে হয়ে গেছে, আর সেই রিজিকই আসবে, সেই রিজিক আসবে, তার বেশি হবে না। সুতরাং সৎ পথে চলতে হবে, আপনার রিজিক যতটা আছে ততটা আসবেই আসবে, এবং কর্ম করতে বলেছেন কর্ম করতে হবে, কর্মের মাধ্যমে রিজিক আসবে। ওয়াল গাফুরুল ওয়াদুদ, ওয়াদুদ মানে প্রেমময়, তাহলে আল্লাহ প্রেমময়, আল্লাহ ভালোবাসেন এবং আল্লাহকে আমরা ভালোবাসি, এই জন্য ওয়াদুদ, ওয়াদুদ যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন বান্দাদেরকে, এবং বান্দারাও সে আল্লাহকে ভালোবাসে। জুল আরশিল মজিদ, যিনি সম্মানিত আরশের অধিপতি, জুল জুল মানে ওয়ালা মালিক, জুল আরশিল মজিদ, মজিদ মানে সম্মানিত, তো আরশ মানে আল্লাহর আরশ, যে এই আরশের উপর আল্লাহ সমাসীন রয়েছেন। ফাআলুল লিমা ইউরিদ, তিনি করেন লিমা ইউরিদ যা ইচ্ছা করেন, আল্লাহ যা ইচ্ছা করেন সেই ইচ্ছায় কেউ বাধা সৃষ্টি করতে পারে না। আল্লাহ যদি বৃষ্টি দান করতে চান কেউ বাধা দিতে পারে না, আল্লাহ যদি বৃষ্টি রোকে নেন না দেন তাহলে কেউ বৃষ্টি দেওয়াতে পারেন না, আল্লাহ রাব্বুল আলামিন কোনো জাতিকে ধ্বংস করেন কেউ মুক্তি দিতে পারেন না। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা তাই করেন করেন। হাল আতাকা হাদীসুল জুনুদ, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সম্বোধন করে বলছেন যে তুমি জানো কি সেনাবাহিনীর বৃত্তান্ত, সেনাবাহিনীর বৃত্তান্ত কি তোমার কাছে পৌঁছেছে? হাল আতাকা হাদীসুল জুনুদ মানে এ সম্পর্কে কি ঘটনা তোমার কাছে বর্ণনা করেছি, কিছু বর্ণনা করা হয়েছে, ফেরাউনের ঘটনা কামুদের ঘটনা বর্ণনা করা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তো সেইগুলিকে স্মরণ করে দিচ্ছেন আল্লাহ রাব্বুল, এখানে সংক্ষেপে যে তোমার কাছে সেনাবাহিনীর বৃত্তান্ত, হাদিস হাদিস মানে কথা, তাদের কথা ইতিবৃত্ত পৌঁছেছে। তারা কারা? তাহলে সেনার সেনার মালিক কারা ছিল? ফেরাউন এবং সামুদ, সামুদ জাতি অত্যন্ত শক্তিশালী জাতি ছিল এবং ফেরাউনের কাছে বড় শক্তিশালী সেনাবাহিনী ছিল। তাদের কথা কি শুনেছে যে তাদের কি হয়েছিল? এত শক্তিশালী সেনাবাহিনী থাকা সত্ত্বেও তারা মুক্তি লাভ করতে পারেনি, তারা আল্লাহর আজাব থেকে বাঁচতে পারেনি, বরং তাদের সৈন্য সামন্ত সহ তারা ধ্বংস হয়েছে। বালিল্লাযীনা কাফারু ফী তাকযীব, বরং কাফেরদের অবস্থা হচ্ছে যে সর্বদা তারা মিথ্যা আরোপে লিপ্ত, মিথ্যা আরোপে লিপ্ত, মিথ্যায় লিপ্ত, মিথ্যা মনে করে, সত্য কথা বললে মিথ্যা মনে করে, আল্লাহর কথা বললে মিথ্যা মনে করে, পরকালের কথা বললে মিথ্যা মনে করে, কোরআনকে মানব রচিত মনে করে বা কোরআনকে মিথ্যা মনে করে, কোরআনের বিধানকে বা কোরআনের ভবিষ্যৎ সংবাদকে, পরকাল রয়েছে, পরকালের জন্য পৃথিবী কর্মক্ষেত্র কর্ম করে, এসবকে মিথ্যা মনে করে। আল্লাহু মিন ওয়ারাইহিম মুহিত, অথচ আল্লাহ তাদেরকে চারিদিক থেকে পরিবেষ্টন করে রয়েছেন, ওয়ারা মানে আসলে পিছন হয় কিন্তু পেছন মানে চারিদিক থেকে, আল্লাহ চারিদিক থেকে তাদেরকে পরিবেষ্টন করে রয়েছেন। সুতরাং কাফের মিথ্যা করে কত দূর আর যাবে, তার দৌড় আর কত দূর যাবে, আল্লাহ চারিদিক থেকে তাদেরকে ঘিরে রয়েছেন। মহিত হ্যাতা করা মানে ঘিরে নেওয়া, পরিবেষ্টন করা। বালহুয়া কোরআন মজিদ, বরং মনে রাখো যে এই আল্লাহর কিতাব হচ্ছে সম্মানিত কোরআন, কোরআন মজিদ, আমরা কোরআন মজিদ বলি, কোরআন আল্লাহ কোরআনকে মজিদের গুণে ভূষিত করেছেন, কোরআন হচ্ছে সম্মানিত বাণী আল্লাহ রাব্বুল আলামিনের, কোরআন মজিদ যা লিপিবদ্ধ ছিল কোথায় বা এসেছে, ফি লাওহি মাহফুজ, লাওহি মাহফুজ ছিল সুরক্ষিত ফলকে, লাওহুন মানে ফলক আর মাহফুজ মানে সুরক্ষিত, কিরকম সুরক্ষিত, যেখানে কোনো শয়তান পৌঁছিতে পারে না, যেখানে কোনো জিন পৌঁছিতে পারে না, জিন শয়তান যদি সেখানে পৌঁছে যেত তো অনেক ভবিষ্যতের কথা নবী আসার আগে তারা প্রচার করে দিত, যে মোহাম্মদ কি বলছে ওগুলো তো আমরা জানি, তাই না? পৌঁছিতে আকাশে তো সাত আকাশের উপরে যেখানে লহ মাহফুজ সেখানে তো পৌঁছিতে পারে না কোনো জিন শয়তান বা কোনো মানুষ, কিন্তু ওহি যখন আসতো, সূরা জিনের তাফসীরে রয়েছে, ওহি যখন আসতো এত কঠোর পাহাড়ের সাথে এবং সুরক্ষিত ভাবে যে সে ওহি থেকে কোনো অংশ যাতে করে জানতে না পারে জিন শয়তান, না হলে এসে গণবদের কানে কানে কুটুট কুটুট করে বলে দিবি, আরে জানো আজকে কি ভবিষ্যৎবাণী করা হয়েছে, ফিরাউনের ঘটনা, সামুদের ঘটনা, অমুক ঘটনা, অমুক ভবিষ্যৎবাণী, মুসা খেজুরের ঘটনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, তার আগেই গণকরা জেনে যাবে, তো গণকরা যদি আগেই জেনে যায় তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য থাকবে, কাফেররা বলে তোমার কি বৈশিষ্ট্য, তো গণকরা বলতে পারে তুমি যা বলছো তা তো ওরাও বলছে, তাই না? সেই জন্য আল্লাহ এই হিকমতের কারণে যখন ওহি আসতো আকাশ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আকাশ থেকে একেবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কঠোর পাহাড়ের মাধ্যমে সে ওহি আসতো, যে কথা সূরা জিনে বলা হয়েছে, যখনই তারা কিছু শোনার জন্য যাওয়ার চেষ্টা করত, আল্লাহ বলেছেন হারাসান, হারাস মানে কি জানেন, পাহারা, আর শদীদ শুধু শুধু পাহারা না, কঠোর শক্ত পাহারা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছিলেন এই আকাশকে, আকাশ থেকে জমিন পর্যন্ত, অশোভা, আর তার সাথে সাথে উল্কাপিণ্ড। যখন কাছে যাওয়ার চেষ্টা করতো কিছু নেওয়ার জন্য, সেখান থেকে জানার জন্য শয়তান, তখন উল্কাপিণ্ড দিয়ে তাদের উপর আঘাত করা হতো। মলিয়া থারাসান শরীদা অশোভা ফিল মাহফুজ। তো তাফসীর সূরা বুরুজ শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন বোঝার এবং তার প্রতি আমল করার জন্য তৌফিক দান করেন, তার প্রতি সত্যিকার সত্যিকার ঈমান আনার জন্য তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হক আদায় করার জন্য তৌফিক দান করেন, কোরআনের বাস্তবায়নের মাধ্যমে আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে যেন সুখী করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।